السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে দান খয়রাত ইত্যাদি বিষয়ের আলোচনা আলোচ্য বিষয় হলো যে আপনি যা পারবেন, আপনার কাছে যা আছে তাই হতে দান করুন, আপনার কাছে যা আছে তাই হতে দান করুন, অল্প আছে অল্প দান করুন, কারণ কিছু না দেওয়ার থেকে কিছু দেওয়া তো অবশ্যই ভালো। অল্প দিতে লজ্জাবোধ করবেন না যে এইটুকু কি দেবো লজ্জা লাগছে, না লজ্জাবোধ করবেন না, কারণ একেবারে না দেওয়াটা বেশি লজ্জার কথা। যাচাঙ্গাকারীকে লজ্জা দেবেন না, কেউ যদি আপনার কাছে চাইতে আসে তাকে লজ্জা দেবেন না। লজ্জা দেওয়া বলতে মনে করেন একটা কর্মঠ মানুষ, তাকে আপনি উপদেশ দিতে পারেন যে তুমি তো কামাই করে খেতে পারো ইত্যাদি, তাকে উপদেশ দেওয়া উত্তম যে তুমি কামাই করে খেতে পারো, তুমি চাইতে এসছো কেন। এখন মুশকিল হচ্ছে অনেকে পেশাদার ফকির থাকে, পেশাদার ভিখারি থাকে, অনেকে বলে যে আমাদের বাপদাদার এটাই অভ্যেস, আল্লাহ মুস্তাহান, তাদেরকে আপনি উপদেশ দিতে পারেন, কিন্তু সত্যপক্ষে যার অভাব আছে তাকে আপনি লজ্জা দেবেন না। লজ্জা সরাম নেই, চাইতে চলে এসছে, হাত পাততে লজ্জা লাগে না, নানা রকম করে মানুষ কষ্ট দেয়। আর আগে আমরা বলেছি যে দান দিলে পরে দান কষ্ট দিয়ে নষ্ট করবেন না, কারণ কষ্ট দিলে দান নষ্ট হয়ে যায়, আপনার দরজা থেকে বঞ্চিত অবস্থায় ফিরিয়ে দেবেন না। কিছু একটা পারলে আপনি দেন, আর না হয় মিষ্টি কথা বলে বিদায় করুন। আমাদের পথপ্রদর্শক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যাচাঙ্গাকারীকে খালি হাতে ফিরিয়ে দিতেন না, যা পেতেন তাই দিয়ে সন্তুষ্ট করতেন ফকিরকে। আর তিনি বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ইত্তাকু নার ওয়ালাউ বিশিক্কি তামরাহ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও খেজুরের আধখানা খেজুর হয়, নেই গোটা খেজুর নেই দরকার নেই, কিন্তু আধখানা খেজুর যদি হয় তাহলে সেই অর্ধেক খেজুর দিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরজায়, এক যাচাঙ্গাকারী এলো, ভিখারি এলো, সে সময় তার নিকট কিছু মহিলা বসেছিল, তিনি তাকে এক দানা আঙ্গুর দিতে আদেশ করলেন। এক দানা, একটা হাব্বা, একটা আঙ্গুর দিয়ে কারো কিছু হয়? কিন্তু তার কাছে যা ছিল তার মধ্যে বললেন একটা দানা, আঙ্গুরের একটা দানা দিয়ে ওকে বিদায় করো। তা দেখে মহিলার আশ্চর্য বোধ করল, তিনি বললেন এই আঙ্গুর দানাতে অনেক অণু আছে, অনেক জাররা আছে। জাররা কাকে বলে জানেন আপনারা? ধুলি কণা পরিমাণ, ধুলি কণা, একটা আঙ্গুরে অনেক ধুলি কণা আছে। আর মহান আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ ধুলি কণা পরিমাণ ভালো কাজ করে কেয়ামতের দিনে সে দেখতে পাবে। আর এই একটা আঙ্গুরের ভিতরে কতগুলো ধুলি কণা হবে ইনশাআল্লাহ কালাম কেয়ামতে দেখতে পাবো, আল্লাহ আকবার। তার মানে কমকে কম তুচ্ছ মনে করবেন না, ওতে অনেক কি আছে, জাররা আছে, অনুপরিমাণ আছে। আর হ্যাঁ, খবরদার মিসকিনকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না। অনেক আছে না যে الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله, অনেক আছে যে তার মাল ধন আছে এটা গোপন রাখে, অবশ্য গোপন রাখা ভালো, আছে চুরি ডাকাতি হবে না, কিন্তু এই ভয়ে যে মিসকিনরা চাইবে, এই ভয়ে গোপন করা আপনার জন্য উচিত না। আপনার জমিতে আপনার মাজরাতে ভালো ফসল হয়েছে, সেই ফসল আপনি গোপন করছেন কেন, যাতে মিসকিনরা এসে হাত না পাতে, এরকম করা যায় না। যে নিজে কার্পণ্য করছে, মানুষকে কার্পণ্য করতে আদেশ দিচ্ছে এবং আল্লাহ তাআলা যে অনুগ্রহ যে ফজল দিয়েছেন তা গোপন করছে, এটা উচিত না। খবরদার মিসকিনদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ তাকে ধোকা দিলে আসলে কাকে ধোকা দেওয়া হয়? আল্লাহকে ধোকা দেওয়া হয়, নিজেকে ধোকা দেওয়া হয়, কারণ আল্লাহ বলবেন যে অমুক মিসকিন চেয়েছিল তাকে দাওনি, তাকে দিলে তুমি আমার কাছে পেতে। আর প্রসিদ্ধ একটি কোরআনি কাহিনী আপনাদের মনে থাকবে, সূরা কলমে, ইন্না বালাউনা হুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, ওই যে বাগানওয়ালা কয় ভাই ছিল? তিন ভাই, তিন ভাই বাগানের মালিক ছিল, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছিলেন। মুশকিল যে আল্লাহর পরীক্ষা বড় কঠিন, বুঝতে পারবেন না যে এটা আমার পরীক্ষা। বহুভাবে আল্লাহ পরীক্ষা নিয়ে থাকে না, এই পরীক্ষায় যদি কেউ ফেল হয়ে যায় তাহলেই গেল। আল্লাহ তাআলা বহুভাবে পরীক্ষা নেন। এই বাগানওয়ালা, যা পরীক্ষার কথা যাব না, আমি বাগানওয়ালা পরীক্ষার কথাটা বলি কিভাবে ওরা পরীক্ষা করা হয়েছিল। ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা বলল কি সকালে সকালে আমরা ফসল, বাগানের ফসল কি করব, তুলে নেব সকাল সকাল। ওয়ালা ইস্তাসনুন, এখানে একটা মেইন কথা ছিল, আল্লাহকে ভুলে গেল, ইনশাআল্লাহ বলল না। ইনশাআল্লাহ বলা দরকার ছিল কি না? যে কোন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইনশাআল্লাহ, খবরদার কোন এমন কাজ করো না যে কাজ করার আগে কাল করব বললে কি বলতে হবে, ইনশাআল্লাহ। আপনি হয়তো বলবেন যে আমার আল্লাহ ইনশাআল্লাহ বলার কি দরকার, আমার পকেটে টাকা আছে, যাব ফট করে কিনবো চলে আসব, তো ইনশাআল্লাহ বলার কি দরকার আছে, বুঝতে পারলেন? ওই যে মনে আছে গল্পটা, কি যে যাচ্ছিল হাটে, এই কোথায় যাবে, বলছে হাটে যাব, গরু আনবো, কিনে জবাই করব, এই করব, সে ভোজ করব, তো বুঝ তাই নাকি, বলি ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ বলার কি দরকার, আমার পকেটে টাকা রয়েছে, আমি গিয়ে গরুটা নিয়ে চলে আসবো। বল যাও যাও, দিয়ে হাট ঢুকতে, হাটে ভিড়ে ভিড়ে দেখ, তারপর যখন গরুর দাম দিতে যাবে দেখছে পকেটে টাকা নেই। ধীরে পকেটে টাকা নেই, কি ব্যাপার, মানুষ পরেশান হয়ে গেল, টাকাটা কোথায় গেল, পকেট মারি হয়ে গেছে। ফিরার পথ, ফিরে আসার পথে সেই লোকের সঙ্গে দেখা, বলছে কই তোমার গরু, বলছে ইনশাআল্লাহ চুরি হয়ে গেছে, পকেটে ছিল, কে বের করে নিয়েছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গরু কিনা হলো না। এবার কতবার ইনশাআল্লাহ বলছে বলুন দেখি, একবার ঠকেছে আর ঠকবো না, কিন্তু ইনশাআল্লাহ প্রয়োগের জায়গায় এটা বুঝে না তো, আসলে ইনশাআল্লাহ বলতে হয় তাও জানে না, কোথায় বলতে হয় তাও জানে না। এরকম বহু মানুষ আছে, বহু মানুষ আছে, দেখবেন ফিয়ামানিল্লাহ, ভাই আমার এই হয়েছে, ভাই দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ, আরে ফিয়ামানিল্লাহ কখন বলতে হয় তাও জানে না। সব জায়গাতে দেখবেন কেউ কেউ দোয়া, এমন জায়গায় এমন দোয়া দিতে হয়, ভাই আমার অসুখ হয়েছে, তো এমন একটা দোয়া দিল যেটা অসুখের দোয়া না, ধান ভানতে শিবের গীত, এই হুজুরা যায় না কবর জিয়ারতে, তারা কি পড়ে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা জালামনা, তো যা যেখানে যে দোয়া পড়তে হয়, আপনি বিয়ে পড়াবার সময় দেখেছেন হাত তুলে মোনাজাত হয়, বিয়ে পড়ানোর পরে হাত তুলে হুজুরে মোনাজাত করে, কি দোয়া পড়ে, বিয়ের জন্য যে দোয়া সেটাই হয়তো জানে না, পড়ে না, আর ওই আম দোয়া মুখস্থ করে লম্বা চওড়া বলে, কখনো আরবি বাংলা হিন্দি মিলিয়ে লম্বা করে। যাই হোক, এরা ভুল করলো কি, ওয়ালা ইস্তাসনুন, তারা ইনশাআল্লাহ বলল না। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, ওরা যখন ঘুমিয়েছিল আর সেই ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাদের প্রতিপালক কের পক্ষ থেকে বিপর্যয় হানা দিল বাগানে, চলে এলো হঠাৎ করে, এমন বিপর্যয় দেখা দিল যে যার ফলে কি হয়ে গেল, ফাসবাহাত কাসরিম, বাস কাটা ফসল যেমন গাছ, ঘাস কেটে নেওয়া হয় বা পুড়ে গেল, পুড়ে কালো বর্ণ হয়ে গেল, বাগানে আগুন লেগে গেল কিভাবে। এখন এখানে কিন্তু কোরআনে আগুন লাগার কারণ বলা হয়নি, আগুন বিভিন্ন কারণে লাগতে পারে, কেউ লাগিয়ে দিতে পারে, যেমন জঙ্গলে আগুন লাগে, ডালে ডালে ঘর্ষণ লেগে আগুন হয়, দাবানল থেকে আগুন লাগতে পারে, তখন তার কারেন্ট নেই, এখন বলে শর্ট সার্কিট, কিছু হলে বলে হয় এসি থেকে আগুন লেগেছে, শর্ট সার্কিটে আগুন লেগেছে। বাগানে কি থাকবে, বাগানে তিনটের মধ্যে একটা হয় দাবানল, আর না হয় ডালে ডালে ঘর্ষণ লেগে আগুন, আর না হয় কেউ লাগিয়ে দিয়েছে। মোট কথা বাগান পুড়ে গেল, পুড়ে কালো হয়ে গেল। তারপর ফাতানাদাও মুসবিহিন, এরা এখন সকালে উঠে, সকাল সকাল উঠেছে, উঠে এবারে ডাকাডাকি করছে, হে চল রে যাবে তাড়াতাড়ি, সকাল হয়ে গেল, ফর্সা হয়ে গেল, হ্যাঁ কি উদ্দেশ্যটা কি, আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, তোমরা যদি ফল তুলতে যাও, ফসল আহরণ করতে যাও, তাহলে সকাল সকাল বাগানে চলো। কেন, ফান্তালাকু ওয়া হুম ইতখাফাতুন, চলছে রাস্তায় যাচ্ছে, তাও কথা বলছে, জোরে কথা বলছে না কেন, যাতে করে, কেন কেন কথা বলছে না, আল্লাহ ইয়াদখুলান্নাহা আলাইকুম মিসকিন, যেন মিসকিন পাছা না ধরে, মিসকিন যেন চলে না আসে, ফসল কাটার সময় মিসকিন বাপের যে আজকে কাটাই মাটাই কাটাই ঝাড়াই দিন মারাই দিন, সেদিন এই মিসকিনটা চলে আসে, যেন মিসকিন না আসে। ওয়াগাদাওয়ালা হারদিন কাদিনিন, তারা অভাবগ্রস্তকে নিবৃত্ত করতে সক্ষম এই বিশ্বাস নিয়ে সকাল সকাল বাগানে রওনা দিল। তারা ভাবলো কি যে মিসকিন আজকে দেখতেও পাবে না আর তাদেরকে দোবও না, দেখতে না পেলে আসতেও পারবে না, আসবেও না আর দোবও না। তারপরে হলোটা কি, ফালাম্মা রাআউহা কালু ইন্না লাদাল্লুন, বাগানে যখন পৌঁছলো ফিস ফিস করে কথা বলতে বলতে বাগানে পৌঁছলো, দেখলো আরে এ তো আমার রাস্তা ভুলে তো অন্য বাগানে, কোথায় চলে এসেছি আমরা, এখানে তো আমাদের বাগান নেই, তার মানে বাগানে গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। তখন ওরা কি বলছে যে এই বাগান এটা আমাদের নয়, আমরা পথ ভুলে গেছি, বাল নাহনু মাহরুমুন, তখন ওরা বুঝলো বরং আমরা হচ্ছি বঞ্চিত, আমরা মিসকিনদেরকে বঞ্চিত করার চেষ্টা করেছিলাম তাই আমরা হয়ে গেলাম বঞ্চিত। কালা ওসাতুহুম আলামা কুল্লাকুম লাউলা তুসাব্বিহুন, ওদের মধ্যে যে মধ্যম ছিল বা শ্রেষ্ঠ ছিল, তিনজনের মধ্যে যে মধ্যম ছিল অথবা শ্রেষ্ঠ ছিল, সে বলল আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তার মানে এই লোকটা স্মরণ করিয়েছিল যে এরকম করো না, আল্লাহর নাম নাও, আল্লাহর পবিত্র তোসাব্বে হন সুবহান আল্লাহ বলা, ঠিক আছে, তা আল্লাহর নাম না নিয়ে তোমরা এলে, আমি তোমাদেরকে বলেছিলাম। কালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না জালিমিন, তখন ওরা বলছে সুবহান রাব্বিনা ইন্না কুন্না জালিমিন, আল্লাহ গো তুমি মহাপবিত্র, আমরা হচ্ছি জালেম। আর বলে লাভ আছে, আর বাগান ফিরে আসবে? فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَلَاوَمُونَ, তখন একে অপরকে দোষারোপ করতে লাগলো, বলে তোর দোষ, বলে তোর দোষ, তুই আল্লাহ ইনশাআল্লাহ বলি না, তুই আল্লাহর নাম নিলি না, আমাদের এই অবস্থা হয়ে গেল। আল্লাহ বলছেন قَالُوا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا طَاغِينَ, তারা বলতে লাগলো হাই দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী। قَالَ আশা রব্বুনা ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন, আমরা আশা রাখি আমাদের প্রতিপালকের পরিবর্তে আমাদেরকে দিবেন উৎকৃষ্টতর বাগান, আমরা আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করছি, অভিমুখী হচ্ছি। কাজালিকাল আজাব, আল্লাহ বলছেন কাজালিকাল আজাব, আমার শাস্তি এইরকমই, শাস্তি যখন চাবুক, শাস্তির চাবুক যখন আমি কষব এইভাবেই আমার শাস্তি আসবে। তুমি মানুষ তুমি মনে করো তুমি চাষি, না চাষি আমি, মানুষ তুমি মনে করো তোমার সম্পত্তি, না সম্পত্তি আমার, সম্পদ আমার, আমি তোমাকে কি বানিয়েছি, খলিফা বানিয়েছি, তুমি প্রতিনিধি বানিয়েছি, তোমাকে আমি মালিক বানিয়েছি, আসল মালিককে, আসল মালিক হচ্ছে আমি। তো কাজালিকাল আজাব, এইভাবে আমি শাস্তি দিয়ে থাকি। ওলা আজাবুল আখিরাতে আকবার, আর আখিরাতের আজাব হচ্ছে আরো বড়, আখেরাতের শাস্তি তো আছেই, সেটা হচ্ছে সবচেয়ে বড়, লাউ কানু ইয়ালামুন, যদি ওরা জানত। তাহলে কারেন্ট শাস্তি বাগানওয়ালাদের কি হল, মিসকিনদেরকে বঞ্চিত করতে গিয়ে নিজেরাই বঞ্চিত হয়ে গেল। অবশ্য ওরা তো অবাক করল, হয়তো বা তারা আশাও করল যে আল্লাহ তালা উত্তম বাগান দান করবে। যাই হোক, আপনি যদি দান করতে চান কত পরিমাণ দান করতে পারবেন? কত পরিমাণ দান আপনার মাল থেকে করতে পারবেন? নিজের ছেলে মেয়ের মিসকিন বানিয়ে মিসকিনকে দান করতে কেউ পারে না, পারে না ওয়াজে ভরণ পোষণ ত্যাগ করে নফল সাদকা করে মুস্তাহাব পালন করতে। প্রথম হলো কি যে আপনি এমনভাবে দান করবেন না যে আপনার ছেলে মেয়েরা মিসকিন হয়ে যাবে। মিসকিনকে দান করতে নিজেদেরকে মিসকিন বানানো ঠিক না, নিজেকে জ্বালিয়ে ধূপবাতি, নিজেকে জ্বালিয়ে অপরকে সুগন্ধ দেবেন দরকার নেই, নিজেকে জ্বালিয়ে অপরকে আলো দেবেন না না দরকার নেই, নিজেকে ক্ষতি করো, নিজের ক্ষতি করো না, নিজের ছেলে মেয়েদেরকে মিসকিন বানিয়ে অপর মিসকিনকে সহযোগিতা করো না। আর ওয়াজিব ভরণ পোষণ ত্যাগ করে নফল সাদকা করা। ওয়াজিব কি, মনে করুন আপনার মায়ের জন্য বা আপনার স্ত্রীর জন্য বা ছেলে মেয়ের জন্য একটা বরাদ্দ কিছু আছে যেটা দিতেই হবে, না দিলে ওদের অসুবিধা হবে, তাদেরকে বঞ্চিত করে সেই টাকাটা আপনি মিসজিদকে দান করছেন, তাতে স্বভাব আছে? আপনি ওয়াজেব ত্যাগ করে নফল পালন করছেন। কেউ বেশি দান করলেও কেবল একের তিন অংশ দান করতে পারে, আর একের তিন অংশ কিন্তু খুব বেশি, বরং তার থেকে কম করাই হল উচিত। আপনি মোট মোট সম্পত্তি দেখবেন কত, তার থেকে একের তিন অংশ আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন। সাদ বিন মালিক বিদায়ী হজ্জের বছরে যখন মৃত্যু রোগের সাহিত্য ছিলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা করতে গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, হে আল্লাহ রাসূল, আমি কত যে যন্ত্রণা ভোগ করছি তা আপনি দেখতে পাচ্ছেন। আমি একজন ধনবান লোক, আমার ধন সম্পত্তি আছে, আর আমার একটা মাত্র মেয়ে, আর ওয়ারেস নেই, আর আমি কি আমার মালের দুই তৃতীয়াংশ দান করে দেব, মানে তিন ভাগ করে দুভাগ দান করে দেব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। সাদ বললেন, তাহলে অর্ধেক, নসফ? তিনি বললেন, না। সাদ বললেন, তাহলে এক তৃতীয়াংশ, সুলুস? তিনি বললেন, আস-সুলুস ওয়াস-সুলুসু কাসীর। সাদ, এক তৃতীয়াংশ দান করতে পারো, তবে জেনে রেখো এক তৃতীয়াংশ বেশি। তুমি তোমার ওয়ারেসদেরকে লোকেদের কাছে চেয়ে খাওয়ার মতো অভাবী ছেড়ে যাওয়ার চাইতে তাদেরকে ধনী রূপে ছেড়ে যাওয়া অনেক উত্তম। তোমার একটা মেয়ে আছে ঠিকই, কিন্তু দুই তৃতীয়াংশ দান করলে তোমার মেয়ে মিসকিন হয়ে যাবে, অর্ধেক দান করলে তোমার মেয়ে মিসকিন হয়ে যাবে। মেয়েটাকে মিসকিন বানিয়ে মিসকিনকে সহযোগিতা করা, সাহায্য করা, এটা তোমার উচিত না। অতএব এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ বেশি, সেই খেয়াল রেখে আপনাকে দান করতে হবে। মহান আল্লাহ বলছেন, আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। দেখছেন, দান করো কিন্তু নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। তোমরা পরোপকার করো, এহসানি করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনিনদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। ইসলাম হচ্ছে মধ্যম বা মধ্যপন্থা ধর্ম, আপনি না বাড়াবাড়ি উপর দিকে করবেন, না নিচের দিকে করবেন। একেবারে আপনি দানশীল হবেন তাও হবে না, আর একেবারে যে বখিল কৃপণ হবেন তাও চলবে না, মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে হবে। সূরা ফুরকানে মোমেনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। অপচয় করে না, খরচে অপচয় করে না, আর মানে প্রচুর খরচ করে না, আবার কার্পণ্যও করে না, মাঝামাঝি পথ অবলম্বন করে। এখানে আল্লাহ বলছেন যে তোমরা একেবারে বদ্ধমুষ্টি হয়ে যেও না, যে কিছুই খরচ করবে না তা নয়, আর একেবারে মুক্তহস্ত হয়ে যেও না, যে যা আছে একবারে বিলিয়ে দিলাম, এটাও না। নচেত তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে বসবে, এটা সূরা ইসরা 29 নম্বর আয়াতে। হ্যাঁ, যদি কারো রুজির উৎস বহাল থাকে, যে আমার রুজির উৎস আছে, সমস্যা হবে না ছেলে মেয়ের, আজ সব দান করলে কাল রুজি আসার উপায় থাকে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকে, দানের পর তাকে বা তার ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে লোকের দরজায় হাত পাততে হবে না বলে ভরসা থাকে, নিশ্চয়তা থাকে, তাহলে সে তার যথাসর্বস্ব আজকে যা আছে সব দান করে দেবো, সমস্যা নেই। কারণ জানছে মাস শেষে আমি 1,00,000 টাকা বেতন পাই, তো আজকে আমার ঘরে যা আছে আমি সব, কি আমার ব্যবসা চলছে, ব্যবসাতে আমার এত লাভ আছে, আমার ব্যবসা মাল আছে, আমার ঘরে যা আছে আমি সব, আমার ব্যাংকে যা আছে আমি সব দান করে দিলাম আল্লাহর রাস্তায়, কোনো প্রয়োজনে দান করা যাবে না? যাবে না। এর উদাহরণ, এর উদাহরণ কি? হযরত ওমর অর্ধেক মাল নিয়ে এলেন, আর এখানে হচ্ছে সুলুস, সুলুসু কাসির, কিন্তু অর্ধেক মাল আনলেও আরো মাল আসবে। আর আবু বাকর কি করলেন? বাড়িতে কি রেখে এসছ? আল্লাহর রাসূলকে। তার মানে ফাঁকা, ঘর ফাঁকা। তারা যদি জায়েজ না হতো তারা করলেন কেন? কারণ তারা জানতেন যে মাল আসবে ইনশাআল্লাহ। এরকম আপনি করতে পারেন যখন আপনি বুঝবেন যে আপনার ওই সাহাবীদের মতো অবস্থা। কোন সময়ে দান উত্তম, কোন সময়ে দান করলে বেশি উত্তম? কোন দিন কি ফিক্সড আছে যে এই দিনে দান করলে বেশি ভালো, কি এই জায়গায় দান করলে বেশি ভালো, এরকম কি আছে? এমনিতে আপনারা জানেন কাকে বেশি দান করা বেশি উত্তম, নিজের আত্মীয়কে দান করা বেশি উত্তম। দান যে কোনো সময়ে করা যায়, বরং যখন যেখানে দান করা প্রয়োজন তখনই সেখানে দান করা উত্তম। যেমন বিভিন্ন খাত আছে দানের, তার থেকে সবচেয়ে যেমন জিহাদ, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, ভূমিকম্প, তারপর অতিবৃষ্টি বন্যার সময়ে মানুষ যখন খেতে পায় না তখন দান করা নিশ্চয়ই, উপদ্রুত এলাকায় দান করা, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত লোককে দান করা বেশি উত্তম। তখন আপনি ওইসব লোকদের যারা মানে অভাবী হয়ে যারা একদম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেখে দান করেন, তাহলে এই সময় এই দানটা হচ্ছে বেশি উত্তম। তবে হ্যাঁ, জুলহজ মাসের প্রথম দশ দিনে দান করা বছরের অন্যান্য দিনে দান করা অপেক্ষা বেশি উত্তম। কেন বলুন তো? জুলহজ মাসের প্রথম দশ দিনের, তার মানে আপনার এক তারিখ থেকে নিয়ে কোরবানি দিন পর্যন্ত দান করা বেশি উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনা ইয়ামিনাল আমালু সালিহ أحب إلى الله من هذه الأيام أن أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال لا ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. جهتو حديثة আছে, এই হাদিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই 10 দিনের মধ্যে কৃত নেক আমলের চেয়ে আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আর কোন আমল নেই। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে জিহাদও নয়? বললেন, না, আল্লাহর পথে জিহাদও নয়, তবে এমন ব্যক্তি যে নিজের জানমাল নিয়ে বেরিয়ে যায় আর ফিরে আসে না, তার মানে শহীদ হয়ে যায়। তাহলে শহীদ হয়ে গেলে এই দিনগুলোতে আমল করার থেকে বেশি উত্তম হবে। তাহলে এই দিনগুলোতে দান করা আপনার, বুঝতে পারছেন, জিহাদ থেকেও বেশি উত্তম। এবারে দেখুন, এখানে জিহাদ থেকে বেশি উত্তম বলতে জিহাদ দু রকমের আছে, এক হচ্ছে নফল জিহাদ আর এক হচ্ছে ফরজ জিহাদ। ফরজ জিহাদ যখন সামনে আসবে তখন আপনার দান উত্তম হতে পারে না। ফরজ জিহাদ যখন সামনে আসবে তখন মা বাপের খেদমত উত্তম হতে পারে না। নফল জিহাদের সময় মা বাপের অনুমতি নিতে হবে, কিন্তু জেহাদ যখন ফরজ হয়ে যাবে, ফরজ আইন, তখন আর কোন উপায় নেই, বুঝতে পারছেন। আর এসব যারা জেহাদ পরিচালনা করে তারা অবশ্যই, ইমাম নেতা, তারা অবশ্যই জানবেন এবং তারা সেই সেসব ব্যবস্থা নিয়ে মানুষের উপরে এ দায়িত্ব দিয়ে থাকেন। তাহলে হ্যাঁ, আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজহার দশ দিনের নেক আমলের চেয়ে অধিক পবিত্রতর, প্রতিদানে অধিক বৃহত্তর আর কোন আমল আল্লাহ তাআলার নিকট নেই। অতঃপর সাহাবারা বললেন, আল্লাহর পথে কি জিহাদও নয়? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে এমন ব্যক্তির আমল যে নিজে জানমাল সহ বহির্গত হয়, অতঃপর তার কিছু সঙ্গে নিয়ে আর ফিরে আসে না। একই হাদিস, আর জানমাল হয়ে বের হয়ে যায় তার কিছু সঙ্গে নিয়ে আসে না, একই হাদিস, এটা অন্য রেওয়ায়েতে আছে আর কি। তার বোঝা গেল যে জিলহজ মাসের দশ দিনে দান করা বেশি উত্তম, তারপর রমজান মাসে দান করা বেশি উত্তম, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে দান করা বেশি উত্তম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন। তিনি ছিলেন ওই যে প্রেরিত বাউর মতো, হাওয়ার মতো ছিলেন, দানশীল, দান করতেন খুব, কাছে রাখতেন না কিছু। আর রমজান মাস এলে পরে তিনি আরো বেশি বেশি দান করতেন। তাহলে রমজান মাসে দান করা অন্যান্য মাসের তুলনায় বেশি উত্তম, আর দিন হিসাবে জিলহজ্জের দশ দিনে দান করা বেশি উত্তম। আর জায়গা হিসাবে কোথায় দান করা বেশি উত্তম? দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা কোথা? মক্কা, তারপরে মদিনা। যদিও ওলামাদের মতভেদ আছে যে মদিনা বেশি ভালো না মক্কা বেশি ভালো, কিন্তু আসলে মক্কা নবীর জন্মস্থান, সেখানে আল্লাহর কাবা রয়েছে, সেখানে হজ হয়, ওমরা হয়। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন, দেখে অবাক হয়েছেন যে সেখানে মানুষ কি কিভাবে দান করছে, আল্লাহ আকবার। এ তো সেদিনে দেখলেন, খাবার প্লেটে করে নিয়ে এসে, খাবার হোটেল থেকে নিয়ে এসে বিলি করছে এভাবে, আর লোক লাইন দিয়ে নিচ্ছে। হজের সময় দেখেছেন, আল্লাহ আকবার, কে পানি দান করছে আর এইভাবে ছুটছে, কেউ লবণ দান করছে, কেউ আসির দান করছে, কেউ খাবার দান করছে। হ্যাঁ, হজের সময় ট্রেলা ভরে ভরে, আল্লাহ আকবার, এসব দেখে চোখে পানি আসে। আর রমজান মাসেও দেখেছি, দেখেছেন আপনারা রমজান মাসে কিভাবে, মানে ইলাহি কারখানা, কিভাবে মানুষকে খাওয়ায়, ওসে অনেক নোকসানও হয়, কিন্তু মানুষকে কিভাবে দান করছে, কিভাবে খাওয়াচ্ছে, কি মহব্বতের সাথে ইফতারি, আল্লাহ আকবার। এই যে কাবার কাবার ভিতরে তো খেজুর ছাড়া ঢুকতে দেয় না, আর ওই অ্যাসিড টাসিড যাই হোক, কিন্তু বাইরে দেখেছেন ভাত রুটি, তেমনি মদিনার মসজিদ, মসজিদের ভেতরে যেতে দেয় না, কিন্তু বাইরে একবার লম্বা লম্বা দস্তারখান বিছানো, আর সেখানে কিভাবে আল্লাহ দান করছে, সুবহানাল্লাহ, দেখেই চোখে পানি আসে যে কিভাবে এরা সওয়াব কামাচ্ছে। তো দুটো মৌসুম, এক হচ্ছে হজের মৌসুম আর এক হচ্ছে রমজানের মৌসুম, এই সময় মানুষ দান করছে। এই তো সেদিনে আমরা কাবা শরীফের সামনে ওই গেটে বসেছিলাম দর্শের জন্য, অবশ্য যারা বেড়াতে গেছিল গেছিল, আমরা দর্শের জন্য বসেছিলাম, দুইবার খেজুর দিতে এলো, তাই না? এই তো ইনি ছিলেন, দুইবার খেজুর নিয়ে এলো, আমাদের সুলতান ভাই ছিলেন, তো সুলতান না সরোয়ার ছিলেন, সুলতান ছিলেন, দুইবার, একবার দিয়ে গেল খেজুর, আবার একবার নিয়ে এলো, সেটা ইফতারির সময় ছিল না, মাগরিবের আগে ছিল। তো এইভাবে কেউ খেজুর দান করছে, কেউ পানি দান করছে, কেউ খাবার দান করছে, এইভাবে মানুষ কত দানশীল দানশীল তা ওই মক্কার আশেপাশে, আল্লাহ আকবার, মক্কার মিসকিনদেরকে দান করা খুব। হ্যাঁ, ডিম রুটিও এসেছিল, হ্যাঁ, ওখানে যে যা পারে যেভাবে পারে, আল্লাহ আকবার। আমি দেখেছি হজের সময় দেখেছি, রমজানের সময় দেখেছি, একবারে কর করে নতুন নোট, এক রিয়ালের নোট, পাঁচ রিয়ালের নোট, পঞ্চাশ রিয়ালের নোট নিয়ে এসে দান করে বাচ্চাদেরকে। আপনি তো ঈদের সময় যাবেন, ঈদের সময় যে বাচ্চারা আমাদের জামে মসজিদে ঈদ পড়তে যায়, এই জামে মসজিদে ঈদ পড়তে গেলে মেয়েদের ওখানে গেলেই দেখবেন ওরা সব বাইন্ডিং করে নিয়ে আসে, প্যাকিং করে নিয়ে আসে, তাতে কি থাকে, রিয়াল থাকে, চকলেট থাকে, তারপরে খেলনা থাকে, আল্লাহ আকবার। ওখানে তো বড় লোক গরিব দেখে না, বাচ্চা দেখলো হাতে দিয়ে দিল, কি জন্য, তার মনে খুশি ভরে দেওয়ার জন্য, আনন্দ ভরে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল, যে একটা মানুষকে খুশ করা। আজকে ঈদের দিন, খুশির দিন, তো এইভাবে মানুষ কত রকম ভাবে দান করছে, কিভাবে দান করছে, আর তারা খুঁজে নেয় যে কোন পথে দান করতে হবে। আমাদের দেশেও মানুষ আছে, বহু মানুষ দান করে থাকে, দানশীল বহু মানুষ আছে, আল্লাহর রাস্তায় তারা দান করে থাকে। তবে দান করার সময় খেয়াল করবেন যে আপনি দানটা, আপনার দানটা কাজে লাগছে কিনা, এবং খেয়াল করবেন যে আপনার দানটা যেন কোনো অন্যায় কাজে ব্যয় না হয়, আপনার দানটা যেন আপনার অন্যায় কাজে ব্যয় না হয়, আপনার দানটা কোনো সহি আকিদার বিরোধী কাজে ব্যয় না হয়, এমন জায়গায় দান করবেন যাতে একবারে খাঁটি ভাবে এখলাসের সাথে আল্লাহর কাছে সেটা কবুল হয়, এই খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দান কবুল করবেন, আর কবুল করুন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।